أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ويل للمطففين দুর্ভোগ তাহাদের জন্য যারা মাপে কম দেয় الذين اذا اكتالوا على الناس يستوفون যারা লোকের নিকট হইতে মাপিয়া লইবার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে واذا كالوهم او وزنوهم يخسرون এবং যখন তাহাদের জন্য মাপিয়া অথবা ওজন করিয়া দেয় তখন কম দেয় উহারা কি চিন্তা করে না যে উহারা পুনরুত্থিত হইবে মহাদিবসে যেদিন দাঁড়াইবে সমস্ত মানুষ জগৎ সমূহের প্রতিপালকের সম্মুখে كلا إن كتاب الفجار لفي سجين কখনো না পাপাচারীদের আমলনামা তো সিজ্জিনে আছে وما أدراك ما سجين সিজ্জিন সম্পর্কে তুমি কি জানো كتاب مرقوم وচিহ্নিত আমলনামা ويل يومئذ للمكذبين সেই দিন দুর্ভোগ হইবে অস্বীকারীদের الذين يكذبون بيوم الدين যাহারা কর্মফল দিবসকে অস্বীকার করে কেবল প্রত্যেক পাপিষ্ট সীমা লঙ্ঘনকারী উহা অস্বীকার করে উহার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হইলে সে বলে ইহা পূর্ববর্তীদের উপকথা كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون কখনো নয় বরং উহাদের কৃতকর্মই উহাদের হৃদয়ে জং ধরাইয়াছে না অবশ্যই সেই দিন উহারা উহাদের প্রতিপালক হইতে অন্তর্হিত থাকিবে অতঃপর উহারা তো জাহান্নামে প্রবেশ করিবে তৎপর বলা হইবে ইয়াই তাহা যাহা তোমরা অস্বীকার করিতে অবশ্যই পুণ্যবান্ধের আমলনামা ইল্লিয়ীনে ইল্লিয়ীন সম্পর্কে তুমি কি জানো কিতাবুম মারকুম উহা চিহ্নিত আমলনামা ইয়াশহাদুহু আল মুকাররাবুন যাহারা আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত তাহারা উহা দেখে পুণ্যবান গন্ত থাকিবে পরম স্বাচ্ছন্দে তাহারা সুসজ্জিত আসনে বসিয়া অবলোকন করিবে তুমি তাহাদের মুখমণ্ডে স্বচ্ছন্দের দীপ্তি দেখিতে পাইবে তাহাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় হইতে পান করানো হইবে উহার মোহর মিস্কের এ বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুন উহার মিশ্রণ হইবে তসনিমে ইহা একটি প্রস্রবণ যা হইতে সান্নিধ্য প্রাপ্তরা পান করে যাহারা অপরাধী তাহারা তো মুমিনদেরকে উপহাস করিত এবং উহারা যখন মুমিনদের নিকট দিয়া যাইত তখন চক্ষু টিপিয়া ইশারা করিত এবং যখন উহাদের আপনজনদের নিকট ফিরিয়া আসিত তখন উহারা ফিরিত উৎফুল্ল হইয়া وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ এবং যখন উহাদেরকে দেখিত তখন বলিত ইহারাই তো পথভ্রষ্ট وَمَا أُرْسِلُوا عَلَيْهِمْ حَافِظِينَ উহাদেরকে তো তাহাদের তত্ত্বাবধায়ক করিয়া পাঠানো হয় নাই فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ আজ মুমিনগণ উপহাস করিতেছে কাফিরদেরকে على الارائك ينظرون সুসজ্জিত আসন হইতে উহাদেরকে অবলোকন করিয়া هل ثوب الكفار ما كانوا يفعلون كافر يا ودر كتكرمر فول بايلوتو.